بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে اقرأ باسم ربك الذي خلق পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন خلق الانسان من علق সৃষ্টি করিয়াছেন মানুষকে আলাক হইতে اقرأ وربك الاكرم পাঠ করো আর তোমার প্রতিপালক মহিমান্বিত الذي علم بالقلم যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন علم الانسان ما لم يعلم শিক্ষা দিয়েছেন মানুষকে যাহা সে জানিত না كلا ان الانسان لا يطغى বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করিয়েই থাকে الرآه استغنى কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে ان الى ربك الرجعا তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত আরাইতা আল্লাযী ইয়ানহা তুমি কি উহাকে দেখিয়াছো যে বাধা দেয় আবদান ইযা সাল্লা এক বান্দাকে যখন সে সালাত আদায় করে আরাইতা ইন কানা আলাল হুদা তুমি লক্ষ্য করিয়াছো কি যদি সে সৎপথে থাকে আও আমারা বিত্তাকওয়া অথবা তাকওয়ার নির্দেশ দেয় আরাইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা তুমি লক্ষ্য করিয়াছো কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয় আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন কাল্লা লা ইন লাম ইয়ান্তাহি লানাসফাআন বিন নাসিয়াহ সাবধান সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হাতছাড়িয়া লইয়া যাইব মস্তকের সম্মুখ ভাগের কেশ গুচ্ছ ধরিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ মিথ্যাচারী পাপিষ্ঠের কেশ গুচ্ছ ফালইয়াদউ নাদিয়া অতএব সে তার পার্শ্ব চরদেরকে আহ্বান করুক সানাদউ যাবানিয়া আমি আহ্বান করিব জাহান্নামের প্রহরীদেরকে কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব সাবধান তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা করো ও আমার নিকটবর্তী হও।